الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهم إن كنتم إياه تعبدون وقال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا الدهر وأنا الدهر أو كما قال رسول الله صلى الله عليه وسلم যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যারই হুকুমে দিবস ও রাত্রির আবর্তন বিবর্তন ঘটে, যারই হুকুমে ঋতু পরিক্রমা ঘটে, যারই হুকুমে বার্ষিক গতি ও আহ্নিক গতি হয়ে থাকে, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে যাবতীয় হামদ এবং যাবতীয় প্রশংসা, যাবতীয় দরুদ ও সালাত সেই নবীর শানে, যার মাধ্যমেই আমরা আল্লাহ পাকের এই বৈজ্ঞানিক তত্ত্ব সমৃদ্ধ বাণীসমূহ লাভ করেছি এবং এই দুনিয়াতে সঠিকভাবে চলার দিশা পেয়েছি, সে শেষ নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই যাবতীয় দরুদ ও সালাত। ইসলাম আসার সমকালীন বিশ্বে মানুষ কেউ সূর্যের পূজা করত, কেউ চন্দ্রের পূজা করত, কেউ আগুনের পূজা করত এবং ভারতে বিভিন্ন পশু পক্ষীরও এমনকি গাছপালারও এমনকি তুলসী গাছও এদেশের মানুষের পূজা পেয়েছে, সাপ এদেশের মানুষের পূজা পেয়েছে, বড় একটা বট গাছ হলেও সেও পূজা পেয়েছে। মানুষ সৃষ্টির সামনে মাতানত করত, সৃষ্টিকে খুশি করাই ছিল তাদের বড় ইবাদত, সৃষ্টির মাধ্যমে স্রষ্টাকে পাবে এই আকিদা বিশ্বাস পৃথিবীর সর্বত্র বিরাজিত ছিল। মক্কাতে সূর্য এবং চন্দ্র পূজা ছিল না, কিন্তু মক্কায় আগত বিশেষ করে হজের মৌসুমে আশপাশের দেশ থেকে মানুষের কাছ থেকে এই আহ্বান তারা পেতেন যে সূর্য হলো সবচেয়ে বড় শক্তিধর, সূর্য আছে বলেই দুনিয়া বেঁচে আছে, সূর্যকে দেবতা হিসেবে মানতে হবে, এই ধরনের আহ্বান সেখানেও আসত। মক্কার কুরেশ এবং অন্য যারা ছিলেন তারা যদিও এগুলোর পূজা করতেন না, তথাপি তারা এর মাধ্যমে বিভ্রান্ত হওয়ার সুযোগ তাদেরও ছিল। যেহেতু আমাদের নবী শুধু মক্কি নবী নন, তিনি বিশ্ব নবী, বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ধরনের সমস্যাগুলো তৎকালীন সময় ছিল এবং আগামী দিনে হবে বলে আল্লাহ জানতেন, সকল বিষয়ের সামগ্রিকভাবে তার কাছে আগেভাগেই আয়াতগুলো নাজিল হয়ে গেছিল। তাই আজকের বাংলাদেশের প্রেক্ষাপটেও এই আয়াতটি আমাদের জন্য প্রযোজ্য। আমরা ঘুম থেকে উঠেই নববর্ষ পালন করছি, আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি, রেডিও টিভি খুললেই মনে হয় সারা বাংলার মানুষ আনন্দে মাতোয়ারা হয়ে গেছে নববর্ষ নিয়ে। সুখী মানুষগুলা যারা কখনোই দুঃখের মুখ দেখেনি তারা বহু দাম দিয়ে পান্তা ভাত আর ইলিশ মাছ খাচ্ছেন, গরিবদেরকে যেন তারা ঠাট্টা করছেন। যে দেশের মানুষের পেটে ভাত নেই, যে দেশের মানুষ পেটের দায় নিজের সন্তানকে মাত্র 250 টাকায় বিক্রি করে, সেই দেশের মানুষের ঢাকায় রাজধানীতে বসে ইলিশ পান্তা খাওয়ার এই রসিকতা, এগুলো অত্যন্ত দুঃখজনক ও মর্মাহত কারণ। কারণ একটাই, নববর্ষ, আজকে নতুন দিনের আগমন ঘটেছে। বাংলাদেশে নববর্ষ তিনটা, একটা বাংলা নববর্ষ পহেলা বৈশাখ, একটা ইংরেজি নববর্ষ পহেলা জানুয়ারি, একটা আরবি নববর্ষ পহেলা মোহাররম। মূলত নব এবং পুরানো বলে কোনো কথা কোরআন হাদিসে নাই। মানুষ যখন ঘুম থেকে ওঠে তখনই তার নবজীবনের সূচনা হয়। সে ঘুম থেকে উঠেই বলে আলহামদুলিল্লাহ আল্লাযি আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যাবতীয় প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাদেরকে জীবন দান করেছেন, আমাকে আমাদেরকে জীবন দান করলেন, আমাদেরকে মৃত্যু দান করার পরে, এবং তার নিকটেই আমাদের সবাইকে ফিরে যেতে হবে। এই দোয়া পড়ে যে মুসলমান ঘুম থেকে ওঠে তার কাছে প্রতিদিনই সূর্য নবদিনের সূর্য, তাই নয় কি? আল্লাহ রসুল বলছেন লা তাসুব্বু আদ-দাহরা ওয়া আনা আদ-দাহর, কোনো দিন বা রাত্রিকে কোনো সময়কে তোমরা গালি দিও না। মনে রেখো দিন এবং সময়ের সৃষ্টিকর্তা আমি নিজে। অর্থাৎ এটা শুভ দিন, এটা অশুভ দিন, এটা মঙ্গলের দিন, এটা অমঙ্গলের দিন, এই কথাটা বলা সম্পূর্ণরূপে শিরকি কথা, এর মতো বলা হবে না। কারণ শুভ দিনের স্রষ্টা যিনি, অশুভ দিনের স্রষ্টা তিনি। একটি দিনে শুধু শুভই হয়, আটটা দিনে স্রেফ অশুভ হয়, এই কথা বলা ঠিক নয়। নিঃসন্দেহে শুক্রবার সাইয়দুল আয়াম হাদিসে এসেছে, সমস্ত দিনের মধ্যে সেরা দিন। কিন্তু তাই বলে কি সমস্ত নবী রসুল শুক্রবারে জন্মগ্রহণ করেছেন? শুক্রবারে মৃত্যুবরণ করলে কবরের ফেতনা থেকে সে মুক্তি পায় হাদিসে রয়েছে। তাই বলে কি সকল দিনদার পরেজগের মানুষগুলো শুক্রবারই মরবে? উসমান গনি বুধবারে মারা গেলেন, সাইয়দ শোহাদা হামজা শনিবারে মারা গেলেন, ওহদের যুদ্ধে তো কি হয়েছে? বিষয়গুলো খোলাসাভাবে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক বলছেন ওমিন আয়াতিহি লাইলু ওয়ান নাহারু আশ-শামসু ওয়াল কামারু, আল্লাহ পাক যে সৃষ্টিকর্তা তার নিদর্শন সময়ের অন্যতম নিদর্শন হচ্ছে রাত্রি এবং দিন, সূর্য এবং চন্দ্র। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি, তোমরা সিজদা করো না সূর্যকে, সিজদা করো না চন্দ্রকে। আসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না, মানে সিজদা করো সেই আল্লাহর জন্য যিনি সূর্য চন্দ্র নক্ষত্র রাজিকে সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা কেবলমাত্র তাকেই ইবাদত করে থাকো, তার সঙ্গে কাউকে শরীক না করে থাকো। সূরা হামিম সাজদা 37 নম্বর আয়াতের এই স্পষ্ট ঘোষণা আমাদেরকে পরিষ্কার বলে দেয় যে রাত্রির 12:01 মিনিটে নববর্ষের সূচনা হয় না, সূর্য উদিত হওয়ার পরেই নতুন দিন আসে। রাত্রি 12টার সময় কখনো দিন হয় না, হয় কি? বাংলাদেশের রাত্রি 12টার সময় দিন হয়, তা আজব দেশে বসবাস করি আমরা। যখন মানুষ ঘুমায় তখন বলে দিন হয়, 12:01 মিনিটে গিয়ে আমরা যাবতীয় পূজা করি, যা কিছু করার করি। এটা ইহুদি খ্রিস্টানদের চালান করার মতবাদ, এটা আমাদের দেশে চালু হয়ে গেছে। কে এগুলো ঠেকাবে? বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে কিছুই না হোক অন্তত কোরআন হাদিস যদি চিন্তা করা যেত তাহলে এই ভুলগুলো আমাদের মধ্যে থাকত না। আমরা মনে করি পহেলা বৈশাখ আপামর বাঙালি জনসাধারণের সার্বজনীন উৎসব, এ বিষয়ে ইতিহাস আপনারা জেনে রাখা ভালো। যদিও মাসিক আর তাহারিক 1999 সালের মে সংখ্যা এই উপরে সম্পাদকীয় দিয়েছিলাম, 12 বছর হয়ে গেছে, তাই পুনরায় একটু আপনাদের শুনিয়ে দিচ্ছি মাত্র। আপনার কি এই খবর রাখেন যে বাংলাদেশে যেদিন পহেলা বৈশাখ হয় কলকাতা তার পরের দিন পহেলা বৈশাখ হয়? এটা আজব খবর। যদি এর পিছনে আপনারা একটু একটু মাথা ঢুকান তাহলে বুঝবেন যে কেন দুটো দেশ পৃথক। সম্রাট আকবর 963 হিজরির দোসরা রবিউস সানি শুক্রবার মোতাবেক 1556 খ্রিস্টাব্দের 14 এপ্রিল পহেলা বৈশাখ এই বাংলা নববর্ষ চালু করেন। তার মন্ত্রী পরিষদের সদস্য ফতহুল্লাহ সিরাজিকে তিনি এই দায়িত্ব দিয়েছিলেন বর্ষসূচি করার। মুসলমানরা হিজরি বর্ষ গণনা করে, হিজরি হল চান্দ্রবর্ষ, চান্দ্রবর্ষ পরিবর্তনশীল। আমরা রমজান মাস কখনো আসে শীতকালে, কখনো আসে গরমকালে, কখনো আসে বর্ষাকালে, তাই না? সম্রাট আকবরের উদ্দেশ্য ছিল ফসলের ট্যাক্স আদায় করা, খাজনা আদায় করা। তো ফসল তো সব মাসে হয় না, ফসল বৈশাখ মাসে ওঠে বাংলাদেশি আবহাওয়ার হিসাব করে। তিনি তার মন্ত্রীকে বললেন যে আমার দেশের নাগরিকরা অসময়ে খাজনা কেমন করে দিবে, যখন ফসল ওঠে তখনই খাজনা দিতে হবে। তা তুমি এমন একটা দিবস বা দিন বলে দাও যে ওই সময় ওই মাসে তোমাদেরকে খাজনা দিতে হবে। তখন তিনি গবেষণা করে এটা করলেন। এদেশে তখন চলত শকাব্দ, বঙ্গাব্দ নয়। শকাব্দের প্রথম মাস হলো চৈত্র মাস, বৈশাখ হল দ্বিতীয়। সম্রাট আকবর দেখলেন যে ফসল ঠিক মতোই বৈশাখ মাসে ওঠে, অথবা ওই বৈশাখ মাসটাকেই আমাদের ধর লাগে বাংলাদেশে খাজনা আদায় করতে গেলে। সেই লক্ষ্যে তার মন্ত্রী পরিষদের সদস্য ফতুল্লাহ সিরাজি এবং আরো কয়েকজন মিলে এটা করলেন। সম্রাট আকবরের এই নির্দেশ ছিল 1583 খ্রিস্টাব্দের, কিন্তু যেহেতু ওনার সিংহাসন আরোহণের দিন ছিল 1556 খ্রিস্টাব্দে, তো সেদিন থেকে এটা করা হলো। যেমন আমাদের রসুলের হিজরত হয়েছিল রবিউল আউয়াল মাসে, কিন্তু হযরত ওমর ফারুক যখন হিজরি সন প্রবর্তন করলেন, তখন তিনি আরবের প্রচলিত প্রথা অনুযায়ী নিয়ে গেলেন মহররম মাস থেকে আরবি হিজরি বর্ষ গণনা শুরু করলেন। রসুলের হিজরত হয়েছে রবিউল আউয়াল মাসটা ধরা তো উচিত ছিল, তা কিন্তু করা হয়নি। নাম হচ্ছে হিজরি, সন গণনা হচ্ছে আরবের প্রথা অনুযায়ী মহররম থেকে। এখানে ওই রকম হুকুম হলো 1584 খ্রিস্টাব্দে, কিন্তু যেহেতু উনি সিংহাসনে বসেছেন 1556 খ্রিস্টাব্দে, অর্থাৎ ওইখান থেকে গণনা করা হচ্ছে। যেহেতু এই সালটি হিজরির সঙ্গে সম্পৃক্ত এবং করেছেন মুসলিম সম্রাট এবং ফতুল্লাহ সিরাজি আর এক মুসলমান বিজ্ঞানী, অতএব মুসলমানদের থেকে সম্পর্ক যাতে না থাকে আমরা শকাব্দ করব, বঙ্গাব্দ মানব না। 1947 দ্বন্দ্বের স্বাধীন হয়ে গেল, স্বাধীন পশ্চিমবঙ্গ, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন পূর্বে পাকিস্তান। ওনারা তখন আগের নিয়ম বাদ দিয়ে ওই শকাব্দের নিয়ম শুরু করলেন। তাদের চৈত্র মাস ছিল 31 দিনে, অর্থাৎ 31 দিন পরবর্তী দিনটা হলো পহেলা বৈশাখ, আর আমাদের এখানে চৈত্র মাস 30 দিনে, অর্থাৎ আমাদের যেদিন হচ্ছে ওদের সেদিন হচ্ছে চৈত্র মাস। এটা করলেন ডক্টর শহীদুল্লাহ 1966 সালে 17 ফেব্রুয়ারিতে পূর্ব পাকিস্তান গভর্নমেন্টের পক্ষ থেকে ডক্টর শহীদুল্লাহ নেতৃত্বে 5 সদস্য বিশিষ্ট যে কমিটি করা হয়, তিনি এটা করে দিলেন যে বাংলা মাসের, বাংলা বছরের প্রথম 5 মাস বৈশাখ থেকে ভাদ্র মাস 31 দিনে হবে, আর আশ্বিন থেকে চৈত্র পর্যন্ত 30 দিনে হবে। এইটা মেনে নিলেন পূর্ব পাকিস্তান গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট এটাই মেনে নিয়েছেন। কিন্তু পশ্চিমবঙ্গে 34 মাস 31 দিন থাকে আগে শকাব্দ হিসাবে, সেজন্য ওদের বৈশাখ একদিন পিছিয়ে গেছে। এপার বাংলা ওপার বাংলার কত মিলনের আনন্দ, তাই দুটো বছর একসাথে হয় না কেন? এটা ওই জন্য তারা মানে নাই যে যেটা মুসলমানদের হাতে করা, হিজরি শতাব্দের সঙ্গে মিলিয়ে করা, এটার সঙ্গে তারা আপোষ করতে পারে না, এই আদর্শিক কারণ, বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর এটা উনি কেন করলেন, কোনো আকিদা এর কারণ নয়, আকিদা বিশ্বাসের ধর্মীয় কারণে নয়, এটা করেছিলেন খাজনা আদায় করার জন্য। হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সকল মানুষ যেহেতু এই সময় তারা ফসল করে, ফসল উঠায় বৈশাখ মাসে, এই জন্য ওনারা সকলের সম্মিলিত সুবিধার কারণে পয়লা বৈশাখ ওনারা এই হাল খাতা, মানে এই বছরের প্রথমে খাতা খুলবে ব্যবসায়ীরা, এই জন্য হাল খাতা বলা হয়। ব্যবসায়ীর একজন প্রথম খাতা খুলতেন হালখাতা, আমরা ছোটবেলা দেখেছি হালখাতা চিনি বহুত পেয়েছি, আমরা বহুত জিলেপি খাইছি, এখন তো সব আউট হয়ে গেছে। আর গ্রামে গঞ্জে সকল মানুষ ফসল পেয়ে আনন্দ করত এবং তাদের ধারণা ছিল বছরের শুরুর দিন যদি আমাদের ভালো যায় তাহলে সারা বছরটাই ভালো যাবে। অতএব এই দিন কোনো অনৈতিক কাজ তারা করতেন না, তারা কারো মনে কষ্ট দিতেন না, হিন্দু হোক মুসলমানের সবাই ভাই ভাই হয়ে থাকতেন, সমাজে একে অপরকে দাওয়াত দিয়ে খাওয়াতেন, এই একটা আনন্দ যখন ছিল ফলে আপ আমর সকল মানুষের মধ্যে একটা মহব্বতের পরিবেশ ওই পয়লা বৈশাখে বিরাজ করত। এটা কোনো ধর্মীয় ব্যাপারটা ছিল না, ফসল ওঠার আনন্দ আছে সবার বাড়িতে, এই ফসল ওঠার আনন্দ এটা সবার মধ্যে ছিল। এইটাকেই এখন ধর্মীয় কালার দিয়ে, আদর্শিক কালার দিয়ে এখন অন্যভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং এর সমস্ত জুলুম গিয়ে পড়েছে। ভাই বাংলাদেশের সবচাইতে অর্থকরী ফসল হচ্ছে ইলিশ মাছ, বাংলাদেশের জাতীয় আয়ের 1% সেরা ইলিশ মাছ থেকে আসে। এবং ইলিশ মাছের যে গুণাগুণ বলা হচ্ছে যে দেহের রক্তে যে কোলেস্টেরল জমে, এই কোলেস্টেরল খেয়ে ফেলে ইলিশ মাছের চর্বি, ইলিশ মাছের বহু গুণাগুণ বলা হয়েছে বলে বিশ্বের শ্রেষ্ঠ মাছ হলো ইলিশ মাছ। আল্লাহ পাক সেই মাছটা বাংলাদেশে সৃষ্টি করেছেন, এই মাছ পাওয়ার জন্য বিদেশিরে পাগল। আর এই নববর্ষের দোহাই দিয়ে যত জুলুম ইলিশের উপরে, এখন ইলিশের মৌসুম না, কিন্তু ইলিশের মৌসুম চালু হবে আর 15 দিন পরে, কিন্তু যেহেতু আমাকে এটা পালন করতে হবে তা 1000 টাকা কেজি হলে ইলিশ মাছ খেতেই হবে। কারা খায়, যাদের 1000 টাকা পয়সা আছে তারাই তো খায়, আমার আপনার মতো গরিব মানুষটি খায় নাকি? নাম দিচ্ছে সংস্কৃতি, নাম দিচ্ছে উভয় বাংলার সার্বজনীন সংস্কৃতি, করছি কোনটা? নিজের জাতীয় সম্পদ নিজে ধ্বংস করছি, এর মধ্যে বোকা জাতীয় দুনিয়া আছে নাকি? এটা হলো নষ্ট সংস্কৃতি, এটা সংস্কৃতিই নয়, এটা স্রেফ ডাকাতি। আর এই দিন মানুষকে কি বানানো হচ্ছে, আপনাকে আদর্শের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, বড় বড় সাপ বানাচ্ছে, এত লম্বা সাপ মসজিদ জায়গা হবে না, হাতি গরু ভূতম পেশা এসব বানাচ্ছে আমাদের চারুকলার শিক্ষার্থীরা, এগুলো বানিয়ে ঢাকার রাজপথে হাঁটতেছে, চটের গায়ে হাড়ির কালি মাখিয়ে ভূত সেজে মাথা দিয়ে ঢেকে রাস্তায় হাঁটতেছে। আমি নিজে মাইক্রোয়ার আটকে দিয়েছি, বাপরে ভাই এতগুলো ভূত সামনে এসে যাই কেমন করে, মানে ওরা পয়সা নেবে, গাড়ি আটকেছে টাকা নেবে, মানে ক্যারিয়ার ভূত করতে গেল, এর মধ্যে মানুষ আছে, উপরে সব ভূত, ওই চটের তলায় বলে মানুষ আছে, হাত পাততেছে পয়সা দেয়, এটা কোনো সংস্কৃতি নয়, এটা হিন্দু সংস্কৃতিও নয়, মুসলিম সংস্কৃতিও নয়, এটা স্রেফ একটা উদ্ভট। যে বিষয়টা আপনাদের ইঙ্গিত দেবো, যারা শিক্ষিত মানুষ তারা বুঝবেন, এটা হলো নাস্তিক্যবাদী সংস্কৃতি, যারা বলতে চায় মানুষ আগে পশু ছিল, মানুষ আগে বানর ছিল, মানুষ আগে ব্যাঙাচি ছিল, সেখান থেকে লেজ খসি এখন মানুষ হয়েছি, আমরা আসলে থিওরি অফ এভলিউশন বিবর্তনবাদের ফসল, সেই নাস্তিক ডারউইনের এই থিওরিকে এদেশে কায়েম করার জন্য আমাদের ওই পূর্বপুরুষের কথা স্মরণ করে দেওয়ার উদ্দেশ্যে সাপ ব্যাং ইত্যাদি বানিয়ে বানিয়ে ঢাকার রাজপথে মিছিল করা হচ্ছে, যাতে মানুষ ভুলে যায় তার সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ পাক তাকে জ্ঞান সম্পন্ন একটা মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, এইটা যেন মানুষ ভুলে যায়, তারা যেন মনে করে যে আমরা আগে মানুষ ছিলাম, আস্তে আস্তে ডেভেলপ করে এখন মানুষ হয়েছি। এই বাতিল নাস্তিকবাদের দর্শনের দিকে মানুষকে প্রলুব্ধ করার জন্য শিক্ষিত শ্রেণীর একদল মানুষ, এই যাদের ভণ্ড পথভ্রষ্ট একদল বুদ্ধিজীবী, এগুলো এদের চালু করে দিয়েছে সংস্কৃতির নামে, এটা কোনো সংস্কৃতি নয়। এই দিন না হিন্দুর মনে কোনো আনন্দ আসতেছে, না মুসলমানের কোনো মনে কোনো আনন্দ আসে, যত ছবি টিভি ভর্তি। এই বিষয়গুলো যেহেতু আমরা কোরআন হাদিস মেনে চলি, মুসলমান আমরা মরবো সবাই, তাই আকিদা সংস্কার সবার আগে দরকার। আপনি যদি ওই আকিদার অনুসারী হয়ে যান তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আকিদাটা মজুদ রাখবেন, লা তাসজুদু লিশ্শামসি ওয়ালা লিলকমর, খবরদার সূর্য এবং চন্দ্রকে তোমরা পূজা করো না, তাসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না, তোমরা সিজদা করো সেই মহান আল্লাহর জন্য যিনি সূর্য চন্দ্র রাত্রি দিবস এ সবগুলোকে সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা সত্যিকার অর্থে তাকেই মাত্র ইবাদত করে থাকো, আমরা আল্লাহর ইবাদত করি, আমরা বিশ্বাস করি পয়লা বৈশাখের সৃষ্টিকর্তা আল্লাহ, পয়লা চৈত্র সৃষ্টিকর্তাও আল্লাহ, পয়লা জ্যৈষ্ঠর সৃষ্টিকর্তাই আল্লাহ, বিশেষ একটা দিন বিশেষ কোন অনুষ্ঠান করার হুকুম আল্লাহ বা তার রসুল আমাদেরকে দেন নাই। তিনি বলেছেন লা তাসাব্বুদ্দাহরা, কোন সময়কে তোমরা গালি দিও না, আমার কাছে প্রতিদিন প্রতিদিন প্রতি সকাল আমার কাছে শুভ নবদিন, আমার কাছে নববর্ষ বলে পৃথক কোনো দিন নাই। আমি দোয়া করে ঘুমাই বিসমিল্লাহ আল্লাহুম্মা আমুতু ওয়া আহিয়া, আল্লাহ তোমার নামে আমি মরছি এবং তোমার নামেই আমি জীবন লাভ করব। ঘুম থেকে যখন উঠি তখন আমরা খুশি হই, আল্লাহকে প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে জীবন দান করেছেন মৃত্যু দানের পরে, এবং তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। এই দোয়া যে মুসলমান দৈনিক পড়ে সেই মুসলমানের কাছে নব আর পুরনো বলে কোনো কথা নাই, প্রতিটি দিন প্রতিটি সূর্য প্রতিটি বর্ষ আমাদের কাছে নতুন বর্ষ। হাদিসটা মনে রাখবেন, আল্লাহ রসুল বলছেন সূর্য প্রতিদিন সন্ধ্যায় আল্লাহর আরশের নিচে সিজদা করে, আল্লাহ পাক যদি হুকুম দেন তাহলে সে পরদিন সকালে ওঠে, যেদিন আল্লাহ পাক তাকে নিষেধ করবেন সূর্য আর কখনোই মাথা উঁচু করবে না, চিরদিনের জন্য হারিয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। এজা শামসু কুফিরাত ওয়া এজা নুজুমুন কাদারাত, যেদিন সূর্য আলোহীন হবে, যেদিন চন্দ্র গুটিয়ে যাবে, কিছুই আর সেদিন থাকবে না, সূর্য আল্লাহর হুকুমেই ওঠে আল্লাহর হুকুমেই ডুবে, কোনো মানুষের হুকুমে সূর্য চলাফেরা করে না। যে সূর্য আমার আল্লাহর নির্দেশে চলে, যে সূর্য আমার আল্লাহর ইবাদত করে, আমি কেন তার ইবাদত করব, আমি কেন তার জন্য নব এবং পুরনো বলে তাকে গালি দেব। আজকে আমার এখানে নব, দেখা যাবে আগামী কালকে ওটা সৌদি আরবে নব, তাই না? তিন ঘন্টা আগ পিছ আসে না সময়, এখানে আজকে নব হতে পারে, ওখানে তো নব নয়, সারা দুনিয়ায় এটা ঘুরছে। অর্থাৎ আমি বিশেষ করে এখানে খুব বেশি তাকে অনেক কিছু করব, বিশেষভাবে তাকে আবাহন করব, নতুনেরে করো আবাহন, দুর্জনেরে হানো, দুর্বলেরে হানো, কী সব বলে সব দেখেন না কবিতা, কী সবগুলো বানোয়াট ব্যাপার সব, কে কাউকে হানতে পারে না, বৈশাখের ক্ষমতা নেই কোনো মানুষকে দূর হানবে, কোনো মানুষকে রক্ষা করবে, ক্ষমতা আছে আমার আল্লাহ যিনি বৈশাখের সৃষ্টিকর্তা। অতএব এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, কোরআন এবং হাদিসের আকিদা অনুযায়ী আল্লাহ রসুল আমাদেরকে যে শিক্ষা দান করে গেছেন তাতে সকল দিন সকল সময় দিন এবং রাত আল্লাহর সৃষ্টি এবং আমরা সবাই আল্লাহর সৃষ্টি, এই সৃষ্টিগুলো আমাদের আনুগত্যশীল নয়, সবাই আমরা আল্লাহর আনুগত্যশীল। এমনকি সাগরের পানি পর্যন্ত আল্লাহর হুকুমে চলে, তার প্রমাণ কি হযরতে মূসা আলাইহিস সালামের ঘটনা নয়? ফেরাউন পিছনে ইসরায়েলি রওয়ায়ত অনুযায়ী 7.5 লক্ষ সেনাবাহিনী, ফেরাউন আসতেছে ভীষণ বেগে, মূসাকে ধরবে মারবে কাটবে এবং মূসার পুরো বনী ইসরায়েল কম শেষ করে দেবে। সামনে বিশাল নদী, সাগরের জলপ্রবাহ, ফেরাউনের লোকরা ভীত সন্ত্রস্ত বলছে হে মূসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম তো। মূসা বলছে কখনোই নয়, আল্লাহ পাক আমাদের সঙ্গে আছেন। আল্লাহ পাক মূসার ঈমান পরীক্ষা করলেন, আল্লাহর সঙ্গে সঙ্গে বললেন তোমার হাতের লাঠিটা সাগরের বুকে মেরে দাও, একটু সামান্য চেষ্টা করো। নিঃসন্দেহে আমরা সবাই জানি সাগরের বুকে লাঠি মারলে কখনো সাগর শুকিয়ে যায় না, সাগর কোনো ক্ষতিও হয় না লাভও হয় না, কিন্তু এতটুকু চেষ্টা বান্দা করতে হবে, না করলে আল্লাহ তো আপনাকে আপনার কোনো কাজ প্রার্থনা আল্লাহ কবুল করবেন। আপনি দোয়া করলেন সঙ্গে সঙ্গে একটু কাজও করলেন, হে সাগর বিভক্ত হয়ে যাও, সেখানে তিনি লাঠি ফেলে দিলেন, আল্লাহর হুকুমে সাগর বিভক্ত হয়ে গেল, লক্ষ লক্ষ বনী ইসরায়েল পার হয়ে চলে গেল, দূর থেকে ছিল ফেরাউন এবং তার সেনাবাহিনী তারাও ছুটে এলো। সাগরের মাঝখানে যখন তারা চলে এলো আল্লাহ পাক হুকুম দিলেন হে পানি আবার মিলিত হয়ে যাও, মিলে গেল, ফেরাউনের বাহিনী সব খতম হয়ে গেল। আল্লাহর হুকুমে পানি পর্যন্ত কথা শোনে, সেখানে আমরা কার বোঝাত করব, আমরা কার বোঝা করব। অতএব আল্লাহ পাকের বিধান মেনে চলতে হবে। আল্লাহ পাক অন্য সুরাতে সুরায়ে তাওবাতে বলছেন ইন্না ইদ্দাতাস শুহুরে ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, আল্লাহর নিকটে বর্ষ গণনা হচ্ছে 12টি মাস। তো দেখা যাচ্ছে এই 12 মাস পর্যন্ত আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, আমরা করি নাই। এই ঋতু বৈচিত্র্য এই বর্ষাকাল, গরমকাল, শীতকাল, বসন্তকাল, এটা আল্লাহরই সৃষ্টি, এটা মানুষের সৃষ্টি নয়। এটা সামান্য যদি একটু চেঞ্জ হয়ে যায় সারা পৃথিবীতে পাগল হয়ে যাব আমরা। সূর্য থেকে যে তাপ প্রবাহ নাজিল হয় পৃথিবীতে, সূর্যের উপরে পৃষ্ঠার তাপ মাত্রা হল 1200 কোটি ফারেনহাইট ডিগ্রি, সেখান থেকে 200 কোটি কি বলে ওটাকে মাইল দূরে 200 কোটি মানে অংশ কম তাপ পৃথিবীতে সূর্য দিয়ে থাকে, 200 কোটি ভাগের 1 ভাগ তাপ আমরা পেয়ে থাকি, তাও কি 23.2 ডিগ্রি কোণে পৃথিবীতে আল্লাহ পাক ধরে রাখছেন। ওখান থেকে সামান্য 1 ইঞ্চি যদি পৃথিবী পিছিয়ে যায় তাহলে সমস্ত পৃথিবী বরফে জমে যাবে, একটা মানুষ বাস করতে পারবে না। ওখান থেকে 1 ইঞ্চি যদি এগিয়ে যায় 23.2 ডিগ্রি থেকে, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ সূর্যের আলোকে জ্বলে পুড়ে সাকার হয়ে যাবে। বলুন কে সূর্য থেকে পৃথিবীকে এই 23.2 ডিগ্রি ফারেনহাইট দূরে এই কোণে রেখে দিল? সেটা আল্লাহর হাতে। অদৃশ্য সেই বন্ধন সূর্যের সঙ্গে পৃথিবীর আছে, আল্লাহ সেই বন্ধনের মালিক। যেদিন কিয়ামত হবে আল্লাহ ওই সুইচটা টিপে দেবেন, বন্ধনটা ছিন্ন হয়ে যাবে। ঠিক দাঁড়িপাল্লায় যেমন রশি থাকে ঝোলে, দেখেন না, ওই রশি যদি ছিঁড়ে যায় তো দাঁড়িপাল্লে ওজন হয় নাকি? পাল্লা ঠিকই আছে, ওজন তো কিছুই হবে না, পৃথিবীটা পুরো পাল্লার মতো ঝুলে আছে। এটাকে বলে গ্র্যাভিটেশন ল, মাধ্যাকর্ষণ শক্তি। আল্লাহ পাক ওই শক্তি যেদিন অফ করে দিবেন সেদিন সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইয়াউমা তুবাদ্দুল আরদা গায়রুল আরদে, যেদিন এই পৃথিবী পরিবর্তনে নতুন পৃথিবী সৃষ্টি হবে। ওবারাজুলিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, দুনিয়ার সকল মানুষ মহাপ্রাক্রান্ত আল্লাহর সামনে প্রকাশিত হয়ে যাবে। তো দেখা যাচ্ছে এই পৃথিবী একদিন থাকবে না, নতুন পৃথিবীর জন্ম হয়ে যাবে সেদিন কিয়ামতের দিন। জি আল্লাহ এই পৃথিবীকে সূর্য থেকে দূরে রেখে দিয়েছেন এবং সূর্য তাপের 200 কোটির 1 ভাগ তাপ আমাদের উপর দিয়ে থাকেন। আমাদের রাজশাহীতে 38 ডিগ্রি ফারেনহাইট অথবা যদি 40 ডিগ্রি সেলসিয়াস যদি কখনো তাপমাত্রা উঠে যায় আমরা পাগল হয়ে যায় না গরমের চোটে? যারা টপ ফ্লোরে থাকেন, দোতলায় তিনতলায় থাকেন, তাদের তো মাথা খারাপ হয়ে যায়। আর একটু যদি আল্লাহ বাড়িয়ে দেন তাহলে তো আমরা কেন বাসি করতে পারবো না? একটু চিন্তা করুন, যে আল্লাহ আমাদেরকে তার রহমতে তার অনুগ্রহে এইভাবে বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ বৃষ্টি দিয়ে, বাতাস দিয়ে, আলো দিয়ে, অন্ধকার দিয়ে আমাদের ফসল ফলিয়ে দিচ্ছেন, সে আল্লাহর উদ্দেশ্যে তো আমাদেরকে সেজদা করতে হবে। তিনি তো আমাদের হায়াত ও মৌতের মালিক, তিনি আমাদের দিবস ও রাত্রির মালিক। আয়াতি লাইল ওয়ান নাহার ওয়াস শামস ওয়াল কামার, আল্লাহর নিদর্শন সুন্দর অন্যতম নিদর্শন হচ্ছে রাত্রি, দিন, সূর্য, চন্দ্র, এগুলো সৌর জগৎটা পুরো মানুষের জন্য অত্যন্ত দারুণ সেবা দিয়ে যাচ্ছে। আপনারা কি জানেন দৈনিক কত লক্ষ লক্ষ টন উল্কা আসমান থেকে পৃথিবীতে পড়ে? একটা উল্কা যদি পৃথিবীতে পড়ে সমস্ত পৃথিবী গারদ হয়ে যাবে। একটা খালি একবার ফসকে পড়েছিল উত্তর সাইবেরিয়াতে, তা 40 মাইল এরিয়া গর্ত হয়ে গেছিল, পুরা বন জঙ্গল সব সাফ হয়ে গেছিল। ওইরকম যদি ঘন্টায় শত শত পড়ে তাহলে অবস্থাটা কি? কেন আমরা মরি না? মাঝে মাঝে দেখেন না আমার তারা খসে গেছে, আর তারা খসে নাকি? ওই উল্কাপাত হয়েছে, এই বায়ুপিণ্ড আমাদের মাথার উপরে 1 মাইল উপরে চলে যাবেন, ওখানে বিশাল একটা বায়ু স্তর আছে, এটাকে বলে প্রোটেকশন শিল্ড, পৃথিবীকে রক্ষাকারী বর্ম। ওই 1 মাইল কি তার একটু বেশি, এই পুরা বায়ু স্তরটার কারণে ওই সমস্ত উল্কাপিণ্ড ওইখানে এসে খতম হয়ে যায়। পৃথিবীর মানুষকে রক্ষা করার জন্য আল্লাহ পাক এই সেফ গার্ড আমাদের জন্য করে দিয়েছেন, এটাকে বিজ্ঞানের ভাষা বলে প্রোটেকশন শিল্ড। আপনার কি আল্লাহর জন্য শুকরিয়া আদায় করবেন না? বলুন আলহামদুলিল্লাহ। এটা সম্পূর্ণ আল্লাহর হাতে, মানুষের হাতে নয়। ওটার উপরে আপনি চলে যান আর বাতাস পাবেন না। আমাদের যে বিমানগুলো চলে 33,000 ফুট উপর দিয়ে আর উপর দিয়ে, ওখানে কিন্তু বাতাস না, ইথারের জগৎ, অক্সিজেন নিয়ে উপরে উঠতে হয়। তাহলে এই যে বাতাসটা কেন সৃষ্টি করা হয়েছে? যাতে এই পৃথিবীটা রক্ষা পায় বিভিন্ন উল্কাপাত থেকে, সূর্যের প্রখর তাপ যেন পৃথিবীর মানুষকে পুড়িয়ে সারখার না করে দেয়, ওই বাতাস আমাদেরকে সে রক্ষা করে। এগুলো জানার পরে কি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করবো না? বলুন আলহামদুলিল্লাহ, আর রহমান ও আল্লামাল কোরআন, খালাকাল ইনসান ও আল্লামাল আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামর ইয়াসজুদান, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আছে না? আশ-শামসু ওয়াল কামর বিহুসবান, সূর্য চন্দ্র সবসময় ঘুরছে, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, নক্ষত্র রাজি এবং গাছপালা সবাই আল্লাহর জন্য সিজদা করছে। মারাজাল বাহরান ইয়ালতাকিয়ান, দুটি সাগর পাশাপাশি চলছে, বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, দুই সাগরের মাঝখানে আল্লাহ পাক পর্দা সৃষ্টি করে দিয়েছেন, মিঠা পানি এবং লোনা পানি কখনো মিশে যাচ্ছে না। তোমরা কি একবার তাকিয়ে দেখো না, ভাবে আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন নিদর্শনকে তোমরা অস্বীকার করতে পারবে হে মানুষ? আল্লাহ এমনি করে সূরা রহমানে 33 বার আপনাকে জিজ্ঞেস করেছেন, কিন্তু আমরা তো জবাব দেই না। যেদিন এই সূরাগুলো আল্লাহর পর নাজিল হয়, আল্লাহ রসুল তখন ফজরের সালাতে এই আয়াতগুলো পড়ছিলেন, সেখানে একদল জিন এসে হাজির হয়, তারা প্রতিবারই জবাব দিয়ে গেছে, লাহাবে শাইয়িম মিন নিয়ামিক রব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ, হে আল্লাহ হে আমাদের পালন কর্তা, তোমার কোনো একটি নিদর্শনকেও আমরা মিথ্যা মনে করি না, ফালাকাল হামদ, তোমার জন্যই যাবতীয় প্রশংসা। আল্লাহ নবী এত খুশি হলেন, সাহাবে কিরাম বলেন, হে সাহাবে শুনে দেখো, তোমাদের চাইতে ফেরেশতারা বলে জিনেরা উত্তম জবাব আমাকে দিয়েছে, যতবারই আমি ভাবি আলা রব্বিকুম তুকাজ্জিবান বলেছি, ততবারই তারা বলেছে, লা বাশাইম নিয়ামক রব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ, হে আল্লাহ হে আমাদের পালন কর্তা, তোমার একটি সামান্যতম আয়াতকেও আমরা অস্বীকার করি না, তোমারই জন্য যাবতীয় প্রশংসা। কত না চমৎকার, আমরা আল্লাহর বান্দা, আমাদের উপর যে আল্লাহর যে রহমতগুলো আছে আমরা কি কখনো চিন্তা ভাবনা করি? সবাই মনে করে নিয়েছি রোল বি এটার্নাল লজ অফ আয়রন, সব কিছু শাশ্বত লৌহবিধানের মধ্যে চলছে, ন্যাচারাল ল, প্রাকৃতিকভাবে চলছে। জি না, প্রাকৃতিকভাবে চলবে না, প্রকৃতির আল্লাহ আছে, সৃষ্টিকর্তা আছে। বক্তা ছাড়া যদি কথা না হয়, লেখক ছাড়া যদি লেখা না হয়, ড্রাইভার ছাড়া যদি গাড়ি না চলে, এই আসমান, এই সূর্য, এই চন্দ্র, এই নক্ষত্র রাজি, এই উল্কাপুণ্ড, এই বায়ু প্রবাহ, এই সাগর, এই এই নদী, এই মানুষ, সব কিছু কি অটোমেটিক্যালি চলছে? এর কি কোনো সৃষ্টিকর্তা নাই? ওটি আল্লাহ পাক বলছেন, দেখো, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, হে মানুষ, তোমরা সিজদা করো না সূর্যের, তোমরা সিজদা করো না চন্দ্রের, বরং সিজদা করো সেই মহান সত্তার যিনি এদেরকে সৃষ্টি করেছেন। কোন কোন মসজিদে গিয়ে এখন দেখছি এইখানে মেম্বারের পিছনে বড় বড় তারা লেখা, কেউ কেউ ডাইনে চান্তারা, বামে চান্তারা, কেউ ডাইনে আল্লাহ, বামে মোহাম্মদ, সুবহানাল্লাহ। কি মারাত্মক গুনাহের কাজ করে যাচ্ছে আমরা, মসজিদে গিয়ে সালাত আদায় করা যায় না ভাই, কোথায় সালাত আদায় করবো? আল্লাহ কি কোনো একটি শব্দ সমষ্টি? আল্লাহ কি কোনো বর্ণের মধ্যে আবদ্ধ? আর না আল্লাহ লিখিত টাইলস, মোহাম্মদ লিখিত টাইলস মসজিদে লাগানো হচ্ছে, রিক্সার পেছনে ওই কাপড়ে আল্লাহ লেখা হয়েছে, ইমান আকি একটা গাড়ি আছে বড় আল্লাহ লেখা হয়েছে, এমনকি আল্লাহ লেখা ভেন্টিলেটর বিক্রি হচ্ছে। যদি রিক্সার পেছনে ওই কভারটা ছিঁড়ে যায় তাহলে কি আপনি বলবেন যে আল্লাহ ছিঁড়ে গেল? মানুষের বিবেক হারিয়ে গেছে। আল্লাহকে শব্দের মাধ্যমে, বর্ণের মাধ্যমে এমনি করে আল্লাহর বান্দাদেরকে অনুরোধ করব, নিজের বাড়িতে এগুলো লাগাবেন না, নিজেদের যদি গাড়ি থাকে দয়া করে আল্লাহ এবং মোহাম্মদকে পাশাপাশি বসাবেন না। আল্লাহ সৃষ্টিকর্তা, মোহাম্মদ এক সৃষ্টি, তিনি আল্লাহর বান্দা। এইভাবে আমরা অতিভক্তি করতে যেয়ে অনেক ক্ষতি করে ফেলি। কোন কোন মসজিদে বড় বড় ছবি আপনারা টাঙাচ্ছেন, বড় বড় জাতীয় নেতাদের ছবি টাঙিয়ে দিচ্ছেন মসজিদের ওয়ালে ওয়ালে, বড় বড় ছবি, আপনারা জানেন না ছবি মূর্তির কি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ পাককে আমাদের দিন দিবেন। আল্লাহ পাক বলবেন, এই বেটা তুমি ছবি তুলেছিলে, ছবির জান দাও দেখি তোমার কি ক্ষমতা আছে। লাল মুসাফরিন আল মুসাফিরাত, যে সমস্ত পুরুষ এবং নারী ছবি উঠায় তাদের উপরে আল্লাহ রাসূল লানত করেছেন, এবং তাদেরকে কিয়ামতদিন বাধ্য করাবে, তোমার জীবন দাও, জীবন নিঃসন্দেহে আমরা দিতে পারবো না, অথবা আমাকে জাহান্নামে যেতে হবে। অনেকের ফতোয়া দিচ্ছেন এই হাফ ছবি দিলে জায়েজ আছে, অথচ এটা কোশ্চিন কালের জায়েজ করা সম্ভব নয়। যদি আপনি চিনতে পারেন এটা প্রাণীর ছবি, এই ছবি না জায়েজ, মাথা কেটে দেন, নিচের অংশ রাখেন, চেনা যাবে না কে, তাহলে জায়েজ আছে। কিন্তু আপনি মাথা রেখে দেবেন আর আপনি রাজনীতি করবেন আর দলীয় ইলেকশন করবেন, মানে ফুর্তি করার জন্য, বাধ্যগত অবস্থায় নয়, পাসপোর্ট করছেন, চুরি চামারি বন্ধ করার জন্য আমরা পরীক্ষা হলে ছেলেদের ছবি তুলছি, এগুলো বাধ্যগত কারণ, কিন্তু ওইটা কোনো বাধ্যগত কারণ নয়, খুশি করার জন্য আপনি এগুলি করছেন বা নিজের নাম প্রচার করার জন্য করছেন, এগুলি চলবে না। এগুলি এখন ছিল একদিন বাজার ঘাটে, এখন ওগুলো মসজিদে চলে আসছে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি মুসলমানদের ইমান আকিদা কোথায় চলে যাচ্ছে আস্তে আস্তে, এমনকি মাদ্রাসার অফিসে পর্যন্ত এগুলি টাঙানো হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন লা তাদখুলুল মালায়েকাতা ফি বাইতিন ফিহি সূরাতুন আও কলবুন, ওই ঘরে কখনোই রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেখানে ছবি থাকে, প্রাণীর ছবি থাকে অথবা কুকুর থাকে। সাবধান ভাইয়েরা, আখেরাতকে ভয় করুন, মৃত্যুকে ভয় করুন, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। পরশুদিন যেখানে জানাজা পড়লাম, আমাদের চেয়ে অনেক বয়স কম, দুঃখজনক ঘটনা, নয় টুকরা করে মানুষটাকে মেরে ফেলে দিয়েছে, তাকে ভালো করে আমরা চিনতাম। এইভাবে আমাদের জীবনটা তো এইভাবেই যাবে, আল্লাহর কাছে কি আমরা হিসাব দেবো, এগুলো আমরা কেন করছি, লাভটা কি এগুলো করি। আল্লাহর হুকুম মেনে চলাই আমাদের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, যিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা সূর্য চন্দ্র কোনো মানুষের কোনো সৃষ্টির পূজা করো না, বরং সৃষ্টিকর্তা আল্লাহ তারই পূজা করো, তারই কাজে সেজদা করো, তার বিধান মেনে চলো। আল্লাহ পাক আমাদের সকল ভাইকে এই নববর্ষের এই নষ্ট সংস্কৃতির হাত থেকে বাঁচিয়ে রাখুন এবং আমাদেরকে কোরআন হাদিস মেনে দুনিয়া জীবনে চলার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।